হয় সেই ধারটা কি হলো? পয়সা দেবেন না? আমার দিকে দেখো, ওদিকে কোথায় দেখছেন? আরে এখানে অনেক ভাইয়ের ধার আছে, পয়সা টেনশনে পড়ে আছে, কি হলো দেবেন না? আরে সেই অশান্তিটা হয়েছিল মীমাংসা হবে মনে নেই? সেই গন্ডগোলটা দেখা করার কথা আছে? এমন রসুলের মাহফিলে তাকে এত ভালোবাসেন নিজেই বুঝতে পারছেন না, যতক্ষণ বসে আছেন জগৎ ভুলা দুনিয়া ভুলা হয়ে বসে আছেন। বলুন না সুবহানাল্লাহ। দেখতে দেখতে আমারও সময় শেষ, মাত্র 15 মিনিট বাকি আছে, কখন 1.5 ঘন্টা হয়ে গেছে বুঝতে পারছেন? তাহলে আমরা রসুল পাককে কত ভালোবাসি গো, যে চোখের সামনে থেকে টাইম কোথা দিয়ে বার হয়ে যাচ্ছে আমরা নিজেরা বুঝতে পারছি না। এটা হচ্ছে ইশক, এটা হচ্ছে মহব্বত। ওই সমুদ্রে ডুব না দিলে গভীরতা বোঝা যায় না। আমার রসুলের দুঃখে আমাদের দুঃখ হয়, আমার রসুলের কষ্টে আমাদের কষ্ট হয়। এই যে চিন্তা করেন, আজকে অন্য কোন জায়গায় যদি যাওয়ার ব্যাপার থাকতো, আজকে সারা দিন আমার যেভাবে একভাবে পেন হয়ে যাচ্ছে, আমি যেতে পারতাম? কিন্তু বিশ্বাস করবেন না, এইটা নিয়ে প্রথম জলসায় 2 ঘন্টা, এই জলসায় পাক্কা 2 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করে ফেললাম, খেয়ালই নেই। এই নামার পরে বুঝতে পারবো, চাপ ধরে আছে বুঝতে পারছি, জোরেল্লা এ করলে একটা অস্বস্তি বুঝতে পারছি, কি আমার রসুলের মহব্বত দুনিয়া ভুলা করে দেয় মানুষকে। ভালো তো বেঁচে দেখো, বাপরে অমুকের আব্বা মরে গেছে জানা যায় তো দোয়া, ফের দোয়া করার কি দরকার? আর নিজেদের ক্ষেত্রে দোয়াও করছে 7 দিনে মিলাদ করে ফের কাঁদছে, কথা বুঝতে পারছেন? এই রেকর্ডও আছে, খোঁজ নেবেন। একটু দূরে যেতে হবে, আর ক কিলোমিটার, 12-14 অত হবে না, এই 6-7 কিলোমিটার দূরে গেলে খবর পেয়ে যাবেন। এখান থেকে এদিকে যেতে হবে, এইদিকে এইদিকে কোন জগদীশপুর, এইদিকেই তো নাকি, এইদিকে যেতে হবে। খালি বললে হবে না, কাজে কর্মে করতে হবে। আর আমার রসুল যদি বুকের মধ্যে থাকে, যে সিনাতে আমার রসুল থাকে, ওই সিনাতে কোনদিন শয়তান ঢুকতে পারে না, সব জায়গাটা গ্রাস করে। আল্লাহকে বললাম, গুনাহগার হতে পারি, সিয়াকার হতে পারি, আল্লাহ কো পাপি হতে পারি, বিনামাজি আল্লাহ আমরা খাকসার, আমরা বদকার হতে পারি, কিন্তু খোদা গো বুকটা চিরে একবার দেখো, যেখানে নবীর মহব্বতের জায়গা আছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যত বড়ই গুনাহগার হই না কেন, আল্লাহ নবীর ভালোবাসার জায়গাটাই এতটুকু কোনো ভেজাল ঢুকতে দিই না। কথা ঠিক না বল? নবীর ভালোবাসার জায়গাটা এতটুকু ভেজাল ঢুকতে দিই না, দেখবেন কোন বিয়াদবি না হয়ে যায়। আর দিন কুল্লুহু আদব, ধর্মটাই পরিপূর্ণ আদব আর আদব। আপনারা আমাকে আমাকে ভালোবাসেন আমার জন্য? হুজুর কেবলাকে ভালোবাসেন কার জন্য? আমাকে ভালোবাসেন হুজুর কেবলাদের জন্য, আমার বাপ চাচার জন্য? আপনি আমার ফ্যামিলিকে খারাপ বলতে পারেন, কিন্তু আমার ফ্যামিলির দিকে তাকালে আমার অহংকার হয়। বলবেন গোয়ালা তো নিজের দই টক বলে না, এই গয়লা না পয়লারাও বলে যে না ফ্যামিলিটা ভালো। আমার বাড়িতে একটাও দাড়ি চাঁচা দেখাতে পারবেন কি গো? পারবেন? একটাও সিগারেট খোদ দেখাতে পারবেন? একটাও বিড়ি খোদ দেখাতে পারবেন? একটাও তেড়েল মাতাল দেখাতে পারবেন? একটাও মৌলানা লাইন ছাড়া অন্য লাইনে চলা মানুষ দেখাতে পারবেন কি গো? আপনি ব্যবসা করতে পারেন, আমি পারি না। আপনার লাইসেন্স বার করতে 6 মাস লাগবে, আর আল্লাহর শুকর আমার বার করতে 10 দিন লাগবে। কিন্তু আপনি ব্যবসা করছেন, আমি পারবো না? পারবো, কি আছে? 3টে বাস বের করে দিলে দিল্লি যদি এক একটা বাসে 10,000 টাকা পেমেন্ট থাকে, ভালো রোডে দিয়ে দেবো, 3টে বাসে 30,000 টাকা, মাসে কত হচ্ছে? 9 লাখ টাকা। টেনশন কি আছে? কেন রাজ্যে আপনাদের এখানে এখানে আসবো, ফের গাল পাড়বে, ফের কান্দে কান্দে চলে গেছে বলবে, কথা বুঝতে পারছি না? ওই হুজুর অমুক করছে, ওই হুজুর অমুক করছে, ওই হুজুর অমুক করছে, বেয়াক্কেলরা জানে না যে আওলাদের রসুল সম্পর্কে কথা বলতে গেলে তাকে কলমায়ের অর্ধেক উপর পড়তে হবে। কারণ আল্লাহ রসুলের জামানার একজন মানুষের কথা আজ আমি একটু বলি। আল্লাহ রসুলের খানদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নেশা করে ফেলত, নেশা করে ফেলত। আর একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, আর একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, সুফিয়ান সাওরি রহমতুল্লাহ এটাকে আবার ব্যাখ্যা করেছে, আর একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে সে মানুষটা ধনী, সে মানুষটা রাসূলের আওলাদটাকে বলছে ছি ছি ছি এক পয়সা আপনাকে দিতে পারবো না, কারণ ভাতা আমার রাসূল ঠিক করে দিয়েছে, আপনাকে এক পয়সা দিতে পারবো না, তোমরা খারাপ ভালো বংশের মানুষে মদ খাচ্ছ, এ খাচ্ছ হারাম খেয়েছ, নেশা করেছে, কিছু বলেনি, বাড়ি চলে গেছে, খুব কেঁদেছে, খুব কেঁদেছে, দুজনে ঘুমিয়েছে, জুম্মার রাত ছিল, একসঙ্গে দুজনে ঘুমিয়েছে, আর দুজনে একসঙ্গে আল্লাহ রাসূলকে হাদিস পাঠবো, ওইসব ছেলে খেলা কথা নয়, দুজনে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখছে, আল্লাহ রাসূলের যে আওলাদদেরকে তিনি তিনটে কথা বলে গেছিলেন, কি আমি চলে যাব কোরআন আমার সুন্নাহ এবং আমার আওলাদদেরকে যোগ্য আওলাদদেরকে রেখে গেলাম, দুজনে স্বপ্ন দেখছে, আল্লাহ রাসূলের বংশধরটা স্বপ্ন দেখছে যে বাবা কেন এসব নেশা টেশা করিস, তোর জন্য আমার বংশের বদনাম হয়ে যাচ্ছে, নবীর আওলাদ মদ খাচ্ছে বলছে, কেন নেশা করে বলছে, কেন এমন করিস, যা কালকে তওবা পড়ে নিবি, তা নাহলে কিয়ামতের দিনে আমি তোর দিক থেকে মুখ ঘুরিয়ে লব, কথা বুঝতে পারছেন না, চমকে ঘুম ভেঙে গেছে, আর এই মানুষটা স্বপ্নে দেখছে আল্লাহ রাসূল বলছে এই আমার বাচ্চাটাকে কাঁদালি, আমার বাচ্চাটাকে কাঁদালি, হাই উনি নেশাই করেছে, ভালোভাবে বলতে পারতিস না, আর তুই টাকা দিয়ে আর গরম দেখাচ্ছিস, তুই ওর জন্য ওকে টাকা দিস না আমার মহব্বতে ওকে দিস, হুজুর আপনার মহব্বতে তো আমার জন্য যখন দিত ওকে গরম দেখালি কেন, তুই আমার বাচ্চাটা কেঁদেছে, আমি মহব্বত আমার বাচ্চা কাঁদলে আমার কষ্ট হবে না, চমকে ঘুমটা ভেঙে গেছে, দুজনে ভোরবেলায় ফজরের নামাজ পড়েছে মসজিদে, তওবা পড়েছে, ফিরে আসার সময় একে নামাজ পড়তে দেখেছে, নেশা করে নামাজ পড়ছে, কি ব্যাপার, বলছে না কালকে নেশা করেছিলাম, আমি নবীজি খুব রাগ করেছে, আমি টাকা চাইনি আপনার কাছে, আমি টাকা চাইনি আপনার কাছে, আমি ভালো হয়ে গেছি, আমি আর নেশা করবো না, বাড়ি যাচ্ছি, হাতটা ধরে ফাকাব বেলা ইয়া দে ইয়া হাতে চুমু দিল, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমার কথাটা বলার আগে ভাবা উচিত ছিল, আপনার শরীরের মধ্যে রক্তটা কদর রাসূলুল্লাহর আছে, উচিত ছিল ভাবা, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আল্লাহর রাসূল আমাকে রাগারাগি করেছে, আপনার কাছে আমি মাফ চাই, বুকে বুকে মিলল, দুজনে চলে গেল, স্বপ্নে রাসূলুল্লাহকে দেখলো, আমার রাসূল দুজনের দিকে তাকিয়ে হাসছেন, বলুন না সুবহানাল্লাহ, আপনি আমায় ভালোবাসেন আমার জন্য, আমার বাপের জন্য, চাচাদের জন্য, আমায় ভালো চাচাদের ভালোবাসেন কেন, আমার দু পিঁড়ির দাদু, আমার দাদু পাঁচ দাদুর জন্য, আমার দাদু মুফতি আজমের জন্য আমাকে ভালোবাসেন কেন, আমার মুজাদ্দেদ জামান দু পিঁড়ির দাদুর জন্য আমাকে ভালোবাসেন কেন, আমার ন পিঁড়ির দাদু মোস্তফা মাদানির জন্য আমাকে ভালোবাসেন কেন, আমার আঠেরো পিঁড়ির দাদু ইসমাইল বাগদাদির জন্য আমাকে ভালোবাসেন কেন, আমার উনিশ পিঁড়ির দাদু মনসুর বাগদাদির জন্য আমাকে ভালোবাসেন কেন, আমার ৩৩ পুরুষের দাদু খোদাল্লাহ রাসূল সেই হাশমি খানদানের কুরাইশ বংশে জন্ম নিয়েছি যার জন্য রক্তটা রাসূলের শরীরে আছে, তাই আপনারা আদবে দাঁড়ান, তাই মুসাফা করেন, তাই নজরানা দেন, তাই কদমবুসি করেন, টোটাল ক্রেডিট ডিজার্ভ টু মাই গ্র্যান্ড প্যারেন্টস, কৃতিত্ব তাদের, আমার নসিব ভালো ওই বাড়িতে জন্ম হয়েছিল তাই শ্রদ্ধা করেন, কথা বুঝতে পারছেন না, আমাকে আমার ইবাদত করতে হবে, আমি ভুল করলে আমাকে জবাবদিহি করতে হবে, কিন্তু আপনি যেন বিয়াদবি করে ফেলবেন না, কি কথা, আমি নিজের কথা বলছি না, এই খুন যেখানে আমার মনে আছে একটা সৈয়দ বংশের মানুষ আমায় দাওয়াত করতে এসেছিল, আমি ফিরিয়ে দিচ্ছিলাম, ভাই আপনার নাম কি, সৈয়দ কিছু একটা নাম বলেছে, ভবানীপুর থেকে ডান দিকে যেতে হবে, কোন জায়গাটা আমার মনে পড়ছে না, শীতলপুর থেকে সোজা, আমি তাকে ডেকে এনে বসিয়ে তার কাছে মাপছি, নিজের হাতে আমি নিজে জেঁচে তার জলসা নিয়ে গেছি, কোনো দাবি নেই এই কথা বলেছিলাম, কারণ রসুলের আওলাদ আমার ধরে এসেছে, তার আওলাদরা যখন কোনো জায়গায় যায়, আমার ওয়ালিদ সাহেব একটা কথা, এবারে জিকিরের মজলিস প্রথম বৃহস্পতিবার, বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার আখেরি দোয়া করে বড় চাইজান জিকির করে আব্বাজান দোয়া করে, দোয়ার সময় বলে ফেলেছে আমার মুজাদ্দিদের জামান, আমার পাঁচ হুজুর কবর থেকে উঠে মাথা তুলে দেখছে আমার বাচ্চারা কিভাবে আমার দিয়ে আল্লাহ আমার রসুলের দিন আমার সিলসিলার খেদমত করে। বলুন না সুবহানাল্লাহ, বলছে আমার মুজাদ্দিদের জামান পাঁচ হুজুর যেন কবর থেকে উঠে দেখতে পায়, দেখছে কোমর তুলে দেখছে, দূর দূরান্তে যায়, রাত বিরতে যায়, তাদের খেয়াল নেই আমাদের উপরে। কথা বুঝতে পারছেন? যে যার জায়গায় ঠিক আছে, দুর্নাম বদনাম খেচ্ছা কেউ এগুলো কি, দ্যাট ইজ রং। আর আপনি যার বদনাম করছেন তার বদনাম তাকে চোখে দেখার যোগ্যতা অর্জন করতে পারেন না, তার মাথায় ওঠার চেষ্টা করলে হবে? কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? এসব কি জিনিস, কষ্ট লাগবে আমাদের, খারাপ লাগবে। আর আপনি বা এদিক ওদিক যাবেন কেন? এই আমার যুবক ভাইরা, তুমি তবলিগ করতে যাবে কেন? হ্যাঁ, তুমি জামাত ইসলামের পিছনে যাবে কেন? তোমার বোনাই, তোমার শালা, তোমার শ্বশুর, তোমার ও তোমাকে ভুলিয়ে দিল, তাহলে তোমারটা কি হলো? কথা আমার বুঝতে পারছেন না? তোমার জন্য আহলে হাদিস নয়, তোমার জন্য যদি আহলে হাদিস হয় তাহলে তাদের মতনে যে তোমার বাপ জাহান্নামী মা জাহান্নামী হচ্ছে। তোমার জন্য তাবলিগ জামাত নয়, তোমার জন্য ওয়াহাবিয়াত নয়, তোমার জন্য দাদা হুজুর পীর কেবলা, তোমার মা বাপের জন্য দাদা হুজুর কেবলা। তোমরা আমরা একসঙ্গে কিয়ামতের দিনে দাঁড়াবো শপথ করেছি, আজকে তুমি দলছুত হচ্ছ, আমার কষ্ট হবে না? কথা বুঝতে পারছেন না? পয়সা দেওয়ার জন্য না না না না, তোমার মতো মুরিদ অনেক আছে, দু একটা সরে গেলে দাদা হুজুরের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা একসঙ্গে দাঁড়াবো যে ঠিক করেছি, আজকে তুমি উল্টো পথে চললে আমার তো মনেই হবে যে আমার পাশের বাড়ির লোকটা বাস ফেল করছে কেন, একবার ডাক দি, ব্যাপারটা তো ওই জায়গায়। শোনেন, বিয়াদুবি করা ঠিক না, যতদূর হাত যাই অতদূর চুলকানোটাই ভালো, বেশি চুলকালে কোথায় চুলকে ঘা হয়ে যাবে, সেপটিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমি একটু রেগে গেলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু আমি রাগিনি। কেন? আল্লাহ আমাদেরকে কষ্ট হয়, বুকে লাগে, কনকন করে ওঠে বুকের ভেতরে। আমার মুজাদ্দিদ জামানকে কিছু বললে, আমার পাঁচ হুজুরকে কিছু বললে বুঝতে পেরেছেন কনকন করে ওঠে, কিন্তু সবর করি। কিছু বলতে গেলেই ওই কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমাকে বলেছিল, আল্লাহ তোমার আব্বাকে বদদোয়া করার জন্য পাঠায়নি, বরং দোয়া চাও। তো আমরা না কিছু বদদোয়া আমরা নাউজুবিল্লাহ, বরং এই দোয়া চাই, আল্লাহ আবার আমাদের ভাই ভাইকে এক করে দাও। শাশুড়ির হাতের পোলাও পছন্দ হয়ে গেছে, মায়ের হাতের পায়েস আজও অপেক্ষা করছে, চলো না দরবারে। তুমি কথা বুঝতে পারছেন? এটা তো আজ আবার তেলানু মনে করবেন না, তেলানু মনে করবেন না। দরবারেতে যে দেখবেন তিন তিনটা প্লেন কোম্পানির মালিক, ইউনাইটেড এয়ারলাইন্স, জিএমজি এয়ারলাইন্স, বড় বড় সব দেখবেন হুজুর কেবলাদের কাছে যে অপেক্ষা আপনার বসে আছে। বাকিউল্লাহ শাহজাহান হুজুরের মরিদ ছিল, বুঝতে পেরেছেন? কতগুলো প্লেনের মালিক কোনো ঠিক নেই, আজও যাতায়াত করছে। গ্লোব ফার্মাসিউটিক্যাল বড় শাহজাহানের মরিদ, কত কোটি টাকার মালিক কোনো ঠিক নেই। এক একজন যা নজরানা দেয়, তুমি সারা বছর কেন 10 বছরে দিতে পারবে না? কথা বুঝতে পারছেন? তো আমাদের কি যায় আছে, কমি কি আছে, কিন্তু আমাদের ওই একটাই জায়গা, আমরা আলাদা হব কেন? হ্যাঁ, খারাপ লাগছে নাকি আমার কথা? কেন এদিক ওদিক যাব না? সাপ দেখে লাপিয়েছি, আরে সাপ বুঝে লাপাও, দেখে কেন লাপাচ্ছ? ওটা তো ঝুড়া সাপও হতে পারে, তুমি সাপটা দেখি লাপিয়ে, সাপটাকে দেখে লাও ঢোনা সাপ কিনা, ও ঢোনা সাপ দেখে লাপিয়ে পড়তে গেলে পা মুচকে গেলে কি আমরা থেকে চুচুনি বেশি হয়ে যাবে? কথা খারাপ লাগছে নাকি ভাই? না, আমরা ভাই ভাই এক জায়গায় থাকবো, এক জায়গায় এক রশি ধরে থাকবো। আজকে বক্তব্যের আলোচ্য বিষয় কি কি ছিল? প্রথমত দরুদ জোরে পড়লে অসুবিধা নেই, দ্বিতীয়ত নামাজ পড়ার আগে ভালো ভালো মানুষ হলে ভালো নামাজি হওয়া যায়, তৃতীয় নম্বরে কি ছিল ইবাদতের মূল, কথা বুঝতে পেরেছেন? তার মধ্যে কি ছিল, আল্লাহ আছেন তার সাইন্টিফিক এক্সপ্লেনেশন, কালমা শরীফের সাইন্টিফিক এক্সপ্লেনেশন, আর কি ছিল নামাজ হাকিকাতে নামাজ কি, আর কি ছিল মন পরিষ্কার না রাখলে ইবাদত বেকার, কি বুঝতে পারছেন ধরে গিয়ে। আর লাস্টে কি বললাম, আমরা একসঙ্গে একই জামাতে মুজাদ্দিদে জামান, সবার জন্য সবারটা থাক, আমাদের জন্য দাদা হুজুর পাঁচ হুজুর থাক, ঠিক আছে। এই বলে আমি এখন বিদায় নিচ্ছি, হুজুর কেমন আসবে একটু সালামের নজরানা ইয়া নবী। তলাম বদরু আলাইনা মিন সনিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই আপ সহে লওলা আপ হো ফকরে মোজে দাদ আপ হো সাকিয়ে কাউসর আপ শফিয়ে মহশর আনবে জিনে বালো কো থাম লো মরনে বালো কো বচা লো কয়েদ সে উম্মত কো ছোড়া লো ফির মদিনে মে হমে বুলা লো ইয়া নবী। ইয়া হাবিব ইয়া নবী মুহাম্মাদ ইয়া রাসূল খাফ ফি কাইনে ইয়া মুই ইয়াদিয়া মুমাজ্জাদ ইয়া ইমাম আল কিবলাতাইনে ইয়া নবী সালাম ইয়া হাবিব ইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান বদালা নবিয়্যিকা খাইর খালকিন ভেজে রব্বি রে দরুদ ও সালাম। www.anibas.in